চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার, চেনা চোখ চেনা ঠোঁট, চেনা ছেলেদের জোট, চেনা মোড়ে চেনা দঙ্গল, চেনা ভাঙা পথঘাট, চেনা বাড়ি চেনা মাঠ, চেনা নাগরিক জঙ্গল, চেনা বাস চেনা রুট, চেনা রুটি বিস্কুট, চেনা চেনা চায়ের গেলাস, চেনা সিগারেট খাওয়া, চেনা পথে হেঁটে যাওয়া, চেনা ছবি স্বপ্নের লাশ, চেনা রাগ চেনা ক্রোধ, চেনা চেনা প্রতিশোধ, চেনা ছুরি চেনা আক্রোশ, চেনা ঘৃণা বিদ্বেষ, চেনা লজ্জা এই দেশ, চেনা ভয় অচেনা আপোষ, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার।